بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بابن في سجود التلاوة এই অধ্যায় হচ্ছে তেলাওয়াতের সিজদা সম্পর্কে। তেলাওয়াতের সিজদা সম্পর্কে সুজুদ আর সিজদা দুটোই বলা হয় আরবিতে, সিজদাও বলা হয় আর সুজুদও বলা হয়। অমিনাসনামে সুজুদ তেলাওয়া, দেখো বলছেন যে সুন্নাত সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে সিজদায় তেলাওয়াত, তাহলে সিজদায় তেলাওয়াত সুন্নাত ওয়াজিব নয়, কেউ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে না, তবে নেকি থেকে মাহরুম থাকবে, নেকি থেকে বঞ্চিত থাকবে। মাসলা স্পষ্ট, কারণ এই মাসলা অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের সেজদা তেলাওয়াত করতেই হবে, করতেই হবে না কিন্তু করেন, যতদূর পারেন করেন। সুজুদ তেলাওয়াত, সেজদা তেলাওয়াতকে সেজদা তেলাওয়াত কেন বলা হয়? তেলাওয়াতের সেজদা, সেজদা তো তেলাওয়াত করা হয়, তাহলে এই সেজদার নাম সেজদা তেলাওয়াত কেন? গ্রামারিটিক্যাল কারণ বর্ণনা করেছে, এমনি তো বুঝতে পারছেন যে তেলাওয়াত করলাম সেজদার আয়াত, সেই জন্য কি করলাম তেলাওয়াত করলাম। এটাকে গ্রামারের আকারে বর্ণনা করেছেন লেখক, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কারণ, আর ওই কারণে যে যে কাজটা হয় সেটাকে বলে মুসাব্বাব। আরবিতে সাবাব এবং মুসাব্বাব দুটি শব্দ আছে, সাবাব মানে হচ্ছে কারণ, আর একটা কারণ হলে যা হয় তার পরিণাম সেটা হচ্ছে মুসাব্বাব বা যার কারণ আর কি। তো বলছে সুম্মে আবে যা লেখা সিজদা তেলাওয়াত বলা হয়েছে এই জন্য যে মিন ইজাফাতিল মুসাব্বাবে লিসাবাব, মুসাব্বাবকে সাবাবের দিকে কারণের দিকে ইজাফত করা হয়েছে। সুজুদ তিলাওয়াত, সুজুদ তিলাওয়াত তেলাওয়াতের সিজদা, তাহলে সুজুদ শব্দটিকে তেলাওয়াতের দিকে ইজাফত করা হয়েছে। মুজাফ মুজাফেলি, সুজুদ মুজাফ তিলাওয়াতে মুজাফেলি হচ্ছে গ্রামার, এমন সিজদা যার কারণ হচ্ছে তেলাওয়াত। সুজুদ তিলাওয়াত মানে এমন সিজদা যার কারণ হচ্ছে, এই সিজদা কেন করতে হচ্ছে আপনাকে? তাহলে তেলাওয়াত হচ্ছে কারণ, আর কিসের কারণ? সেজদার কারণ। তাহলে কারণকে আরবিতে কি বলে বললাম? সাবাব বলে। তাহলে এখানে কোনটি সাবাব আর কোনটি মুসাব্বাব? তেলাওয়াত হচ্ছে সাবাব কারণ, আর এই কারণে কি করতে হচ্ছে? সেজদা করতে হচ্ছে, সেজদা হচ্ছে মুসাব্বাব। এই জন্য বলেছে যে মুসাব্বাবকে সাবাবের দিকে ইজাফত করা হয়েছে, অর্থাৎ সেজদাকে ইজাফত করা হয়েছে কার দিকে? তেলাওয়াতের দিকে। লেয়ান্না তেলাওয়াত সাবাব, কারণ তেলাওয়াত হচ্ছে এই সেজদার কারণ, তেলাওয়াত যদি না করতেন ওই আয়াতগুলি তাহলে সেজদা করতে হতো না। ফাহুয়া, সুতরাং এই সেজদা কি জন্য মানুষ করে? সুজুদুন শারাহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল এর শরীয়তের বিধান দিয়েছেন উবুদিয়াতান, আল্লাহর ইবাদত প্রকাশ করার জন্য। উবুদিয়াতান মানে আল্লাহর ইবাদত প্রকাশ করার জন্য। ইন্দা তেলাওয়াতিল আয়াতে, এই আয়াতগুলি তেলাওয়াত করার সময়, ওয়াস্তিমা ইহা বা এই আয়াতগুলি শ্রবণ করার শোনার সময়, শোনার সময় ইস্তিমা বলা হচ্ছে। সামনে গিয়ে বলবে যে শুননেওয়ালা দুই প্রকার, এক হচ্ছে মুস্তামে আর এক সামে, মুস্তামে আর সামেতে পার্থক্য আছে। যে উদ্দেশ্য করে শুনে যে আমি এই জিনিসটা শুনছি, এই বিষয়টি শুনছি, হচ্ছে মুস্তামে। আর একজন উদ্দেশ্য করে শুনেনি কিন্তু যাচ্ছিল কোন কাজে, কানে আওয়াজ আসলো। যেমন এখানে আমাদের জাকির বা ইউনুস ভাই এরা নেই, কিন্তু আসলে ওই দিকে কোনো কাজের জন্য ওই দিকে গেল, আর এখানে আমার একটা কথা হাঁটতে হাঁটতে শুনে নিল। তো তারা হচ্ছে সামে, আর আপনারা শুধু সামে না মুস্তামে, শ্রবণকারী, আপনারা শুনছেন উদ্দেশ্য করে শুনছেন, বসে আছেন শোনার জন্য। আর আমি যদি আয়াত তেলাওয়াত করি তো আমি হচ্ছি তালি, তেলাওয়াত করানেওয়ালা বা কারে, তাহলে কারে আমি তেলাওয়াত করছি, আর আপনারা উদ্দেশ্য করে শুনছেন, আপনারা হচ্ছেন মুস্তামে, আর রাস্তা দিয়ে যাচ্ছিল কানে আওয়াজ পৌঁছে গেল ওই আয়াতের, তো সে হচ্ছে সামে। সেজদা কাকে করতে হবে? এই তিন শ্রেণীর লোককে, দুই শ্রেণীর লোককে, কারি যিনি পাঠ করবেন তেলাওয়াত করবেন তাকে সেজদা করতে হবে, সেজদা তেলাওয়াত, আর যারা উদ্দেশ্য করে শুনছেন যে আমরা তেলাওয়াত শুনছি, একজন লোক কোরআন তেলাওয়াত করছে আর পাশে বসে শুনছেন আপনি মুস্তামে, যখন এই সেজদার আয়াত আসবে তখন উভয়ে সেজদা করবে। কিন্তু আর একজন পাশ দিয়ে যাচ্ছিল বা শোয় না, সে নিজের খাট খাট খাট খাট খাট কাজ, নিজের কাজ, ওরা সবে কাজ করছে, নিজের কাজ করছে, ওর মধ্যে দেখলো যে এরা সেজদা তেলাওয়াত পাঠ করলো, এটা একটু কানে আসলো আর ওরা সেজদা করলো, তাকে সেজদা করতে হবে, কারণ সে শুনে না, সে কাজে ব্যস্ত কাজ করছে। বলছে যে এই সেজদা আল্লাহর ইবাদত প্রকাশ করার জন্য করতে হবে, এই আয়াতগুলি তেলাওয়াতের সময় অথবা উদ্দেশ্য করে শোনার সময়, ইস্তেমা। আল্লাহ কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত হলে এই জন্য ফাস্তামিও বলেছেন, ফাস্তামাও বলেননি, হ্যাঁ ফাস্তামাও মেউ ওয়াইজা কোরিয়াল কোরআনও ইস্তেমা আর সেমা দুটোতে পার্থক্য আছে। সেমা মানে এমনি কানে পৌঁছে যাওয়া, কোনো কিছু শুনে নেওয়া, উদ্দেশ্য না করলেও যে কানে কোনো আওয়াজ পৌঁছিল। আজকাল ইন্ডিয়া বাংলাদেশে হাটে বাজারে রাস্তাঘাটে কত গান শোনা যায় না, ব্যাচেলার রুমে এরকম সমস্যাগুলি হয়ে থাকে। আপনি সৎ মানুষ, গান টান শোনেন না, কিন্তু পাশে যে শয়তানগুলি আছে ওরা গান শোনে। আপনি ঘরে গেছেন খাওয়ার জন্য, এখন খেতে ওরা গান শুনছে, দূর গান শুনছে, আমি খাবো না, চলে যাবো বাইরে, এই করবেন না। আপনি আপনি খাওয়ার কাজ করেন, আপনি ঘুমাবেন এখন, তারা আস্তে আস্তে শুনতে একটু হয়তো আপনার দিকে একটু লক্ষ্য করছে, কিন্তু গান বন্ধ করলো না, কান একটু আওয়াজ আসছে। আপনি যদি খেয়াল করেন, আপনি যে কি রাস্তার করেন, আপনি দোয়া করছেন, শুয়ে গেলেন, আপনি নিজের কাজ করছেন, আপনি যে কোনো কাজ আপনি ঘরে করছেন, আপনি গান উদ্দেশ্য করে শোনেন না, আপনি গুনাহগার না। রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে কত যে শোনা যায় মিউজিক আর গান শোনা যায়, বিশেষ করে আরবিদের গান, সেহেতু সৌদি আরবে আছে তখনই আরবিদের বেশিরভাগ শোনা যায়, বা ইন্ডিয়া বাংলাদেশি আরবি কেন বলবো, এখানে একদিন এসে সেন্টারের নিচে বাংলাদেশি এক বাংলাদেশি তৌরি পাবে, এত জোরে দিয়েছে বাংলাদেশি মিউজিকের সাথে গান, যেমন আমি নেমেছি তখন আওয়াজটা কম করে দিল বা বন্ধ করে দিল, কিন্তু দিয়েছে একবারে ওই টোন টোনে আর ওই মিউজিক। কথা হচ্ছে এরকম ফাঁসে গেল রাস্তাতে আমার কানে, ওই আওয়াজ আসলো, গানের আওয়াজ আসলো না, কেমন তো বললাম যে বাংলাদেশি মিউজিক। তো কথা হচ্ছে যে আমি শুনলাম না, ইস্তেমা করিনি আমি, কিন্তু আমার কানে আওয়াজ পৌঁছেছে, এজন্য গুনাহগার নাই। তো ওইরকমই কোরআন তেলাওয়াতের ব্যাপারটি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহর কালাম ইস্তেমা করতে বলেছেন, খালি শুনলে হবে না, যে দুনিয়ার দিকেও তাও দিচ্ছে না শুনছেন, গল্প করছেন আবার শুনছেন না, না এরকম গাড়িতে বসে বেশিরভাগ লোকেরা এরকম করে, কিন্তু গল্পগুলো চলছে আর মধ্যে কোরআন তেলাওয়াত চলছে, গেছে যখন গল্পটা বন্ধ হয়ে গেল আর কথা কোরো নেই, সাঁকিলো নেই, আপনারও নেই, তখন শুনছে না, এই শোনা নাই। আল্লাহ বলছেন ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ইস্তেমা করো, শ্রবণ করো, কান লাগিয়ে উদ্দেশ্য করে শুনে যে কোরআন শুনছি, কথা বলবেন না, কথা বলা নিষেধ। আপনি সাথে বলেন যে কথা বলি না, আমি কোরআন শুনছি, মনোযোগ সহকারে উদ্দেশ্য করে, আর যদি কথা বলাই জরুরি হয় তাহলে কোরআনটা বন্ধ করে দেন, তারপরে কথা বলেন, জরুরি কথা বলছেন তাহলে বন্ধ করে দেন কোরআনটা। আবার যখন শোনার সময় হবে তখন আপনি মনোযোগ সহকারে শোনেন, ও আনসেতু এবং নীরব থেকে, গল্প করছেন আর না, আল্লাহ যেন দুটি কথা বলছেন, শোনো আর আনসেতু চুপ থাকো, নীরব থাকো, লা আল্লাকুম তুরহামুন, তাহলেই তো আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমতের কারণ কোরআন তেলাওয়াত শোনা, আর আল্লাহর গজবের কারণ হচ্ছে তার বিপরীত শোনা, গান বাজনা শোনা, গান বাজনা শোনা আল্লাহর গজবের কারণ নিঃসন্দেহ। তো বলছেন যে শুনতে হবে তাকাররুবান ইলাইহি সুবহানাহু, আল্লাহ পাক সুবহানাহুর নৈকট্যের উদ্দেশ্যে, সান্নিধ্যের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। আমি কোরআন শুনছি বা কোরআন তেলাওয়াত করছি কি জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। ওয়াখুদু আনলি আজমাতিহি, আল্লাহর আজমাত অর্থাৎ আল্লাহর মহত্বের অনুগতি, যে আল্লাহ মহান, যে আল্লাহ বলছে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আজিম বলছি, সুবহান রাব্বিয়াল আলা মহান বলছি, সেই আল্লাহর সামনে অনুগত, খুজু অনুগত হয়ে নিজেকে একেবারে অসহায় ক্ষুদ্র এবং দুর্বল আল্লাহর বান্দা মনে করা, ওয়াতাজাল্লুলান বাইনে ইয়াদাইহি, তার সামনে বিনয়ী হওয়া, তাজাল্লুল বলা হয় বিনয়ী হওয়াকে বা নমনীয় হওয়া, এই হচ্ছে উদ্দেশ্য সিজদা করার, যে তেলাওয়াত করলাম অহংকার নেই। ওয়াসান্না সুজুদু তেলাওয়াত লিল কারি ওয়াল মুস্তামি, বলছেন সুন্নাত হচ্ছে তেলাওয়াতের সিজদা কারি সাহেবের জন্য, মানে যে তেলাওয়াত করবে তার জন্য, ওয়াল মুস্তামি, আর যে মনোযোগ সহকারে শুনছে, উদ্দেশ্য করে শুনছে তার জন্য। ওয়াকাদ আজমাল উলামা আলা মাশরুইয়াতিহি, উলামায়ে কিরামদের ইজমা ঐক্যমত রয়েছে সিজদা তেলাওয়াতের শরীয়ত সম্মত হওয়ার ব্যাপারে, যে শরীয়তে সিজদা তেলাওয়াত আছে, সমস্ত উলামাদের ইজমা রয়েছে, সংখ্যাতে শুধু ইখতিলাফ আছে। তাহলে আসল মাসলা যেটা আছে সিজদা তেলাওয়াত, হানাফি শাফি মালিকি হাম্বলি সবার, মুহাদ্দিসিনে কিরাম সবার ঐক্যমত ইজমা রয়েছে যে সিজদা তেলাওয়াত শরীয়তে আছে, ইসলামে আছে। তারপরে ফোকাহাদের মজহাবের উলামাদের ইখতিলাফ হয়েছে যে সিজদা তেলাওয়াত কোরআনে আছে কয়টি, আছে কয়টি, কোন কোন ওলা বলেছেন 11টি, কেউ বলেছেন যে 14টি, আর কেউ বলেছেন 15টি, সঠিক হচ্ছে কে বললেন 14, আপনি 14 বললেন, কয়টি, 15টি, কোরআনে কারিমে সিজদা তেলাওয়াত হচ্ছে 15 জি। যারা বলেছে 14 তারা বল, তারা তাদের মধ্যে আবার দুই দল আছে, ইখতিলাফ এখনই বলে দিলাম, কিন্তু তাদের মধ্যে দুই দল আছে, একদল বলছে আমরা 14টা নিব কিন্তু সুরা হজে দুটি আছে, সুরা সদে নেই, সুরা সদে ওটা শুক্রানা সেজদা, সেজদা তেলাওয়াত নাই, দাউদ আলাইহিস সালাম শুক্রিয়া সেজদা করেছিল, সুতরাং ওটি শুক্রানা সেজদা। আর একদল বলছে না আমরা হজে দুটি নেব না, হজে একটি আর সুরা সদে একটি, কিন্তু সংখ্যার দিক দিয়ে এদের চোদ্দ আর ওদের চোদ্দ, বুঝা গেছে? তাহলে কয়টি মত হল? চারটি মত হল, পনেরো আর চোদ্দ ওলারা দুই দল, আর এক হচ্ছে এগারো, এগারো হচ্ছে ইমাম মালিকের মত, মালিকিদের, আর চোদ্দ হচ্ছে হানাফি এবং সাফি। তবে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, হানাফিরা বলছে সুরা হজের একটা আর সদে একটা, আর সাফি বলছে যে না সুরা সদে ও সজদাতে লাওয়াত, ওটা শুক্রানা আর সুরা হজের দুইটি। হ্যাঁ, ওই জন্য ইন্ডিয়া বাংলাদেশের কোরআন গুলিতে দেখবেন আর সেজদাতে ইন্দাল ইমামি সাফি, সুরা হজের একটা সেজদা লিখা আছে, সুরা হজের শেষ সেজদায় কি লিখা আছে সাইডে রাজে লিখে রেখেছে তারা আর সেজদাতে ইন্দাল ইমামি সাফি, মানে হানাফিদের কাছে জানিয়ে দেবো হানাফি ভাইরা তোমরা সেজদা করবে না, এটা তোমাদের সেজদা না, এটা সাফিদের সেজদা। আর মুহাদ্দিসিন কেরামদের নিকট, আহলে হাদিস ওলামাদের নিকট, সৌদি আরবের ওলামায়ে কেরামদের নিকট সেজদা হচ্ছে পনেরোটি, ইমাম আহমদের মতে তাই সেজদা হচ্ছে পনেরোটি, অর্থাৎ সবগুলি কোনটি ছাড়া ছাড়ি নেই। সুরা হজে দুটো আছে, আর সদে যেটা ইমাম সাফি বা সাফি যা অস্বীকার করছে সেটাও আছে, আর মুফাসসালে অর্থাৎ শেষ দিকের সেজদাগুলি মালিকিরা অস্বীকার করেন সেগুলিও আছে, সবগুলি সেজদা আছে। তা আসল মশলা সেজদার হয়ে গেল, বাকি চলেন সেজদা সম্পর্কে আর কিছু মশলা মশাইল। কালা ইবনে উমার রাজি আল্লাহ তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমার রাজি আল্লাহ, এখানে ইবনে উমার এলো তাই না, আব্দুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইনা সূরাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের সামনে সূরা পাঠ করতেন, এমন সূরা ফিহা সাজদা, যাতে সিজদা ছিল বা সিজদা থাকতো, ফায়াসজুদ তিনিও সিজদা করতেন, ওয়ানাসজুদ মাহু আমরাও সিজদা করতাম। তাহলে বোঝা গেল যারা শুনবে তারাও সিজদা করবে। এই মাসলা অনেকে জিজ্ঞাসা করে যে আমরা পড়ি না কিন্তু শুনছি সিজদা করব, রেডিও সেন্টার থেকে তেলাওয়াত আসছে সৌদি আরবের বা যে কোনো জায়গা থেকে, সিজদার তেলাওয়াত হলো, আয়াত তেলাওয়াত হলো, সিজদা করব? হ্যাঁ, যদি শুনেন আপনি মনোযোগ দিয়ে তাহলে সিজদা করবেন। সামনে তো ভিড়ভাড় করে বসে থাকতেন সবাই, সেতে সেরে বসে থাকতেন, আর ওই অবস্থায় সিজদা করতেন, তাহলে জায়গার অভাব হইতো। তা বলছেন হাত্তা মায়া যদি আহাদনা মহোদয় আনলে যা বাতি, এমনকি আমাদের অনেকেই নিজের পেশানি কপাল যে রাখবে সিজদা করার জন্য তার জায়গা পেত না, এত ভিড় করে আমরা জমজমাট বসে থাকতাম নবী সাল্লামের মজলিসে, নবী সাল্লাম আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বুঝাতেন, ওই সময় আমরা সেজদা করতাম। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। তাহলে বুঝা গেল যে সেজদার জন্য একবার লম্বা সেজদা করতে হবে, জায়গা পাচ্ছেন না তো, যেমন নামাজের সেজদা লম্বা হয়ে করতে হবে কিনা, ওই রকম জায়গা পাচ্ছেন না, অসুবিধা নেই, কোন রকম করে সেজদা করেন, ছোট করে সেজদা করেন, কিন্তু সেজদা করতে হবে সেজদা তেলাওয়াত। কালাল ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, ওয়া মাওয়াদু সাজদাতি আখবারুন ওয়া আওয়ামির, সেজদার স্থানগুলি বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলিতে সেজদার হয় আদেশ এসেছে না হলে সেজদার বর্ণনা এসেছে, দুই রকম। সব আয়াতে সেজদার আদেশ নেই, কোন কোন আয়াতে সেজদার আদেশ আছে, আবার কোন কোন আয়াতে সেজদার বর্ণনা আছে, সেজদাকারীদের বর্ণনা অথবা কাফেরদের বর্ণনা যারা সেজদা করতে চায় না, তো এইরকম আয়াত আছে। এইরকম হয়তো আখবার মানে সংবাদ আছে, আওয়ামের অথবা আল্লাহর আদেশ আছে যে সেজদা করো, তুমি সেজদা করো, তোমরা সেজদা করো, এইভাবে আল্লাহর পক্ষ থেকে খবর মিন আল্লাহে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ আন সুজুদ মখলুকাতি, তার মখলুক মখলুকাত সৃষ্টি জগৎ সেজদা করে লাহু আল্লাহকে, অমুমান আমভাবে বলা হয়েছে অথবা খুসুসান কোন খাস ঘটনায় বলা হয়েছে, দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন ইত্যাদি মুমিনদের কথা আছে। ফাসুন্নালি তালি, সুতরাং তেলাওয়াতকারীর জন্য সুন্নত হচ্ছে, ওয়াসামে আর শ্রবণকারীর জন্য সুন্নত হচ্ছে, আইয়াতা সাব্বাহ বিহিম, তাদের সাদৃশ্যতা অবলম্বন করা, ইন্দা তেলাওয়াতে আয়াতি সিজদা, সিজদার আয়াত তেলাওয়াত করার সময় অথবা শোনা ও সেমাইহা শোনার সময় কি সাদৃশ্যতা অবলম্বন করবে, যে আল্লাহ হয় আদেশ করেছেন তাহলে আদেশ পালন, আর যদি আদেশ না করে থাকেন সংবাদ দিয়েছেন যে কোন এক জাতি সিজদা করত, মমিনরা সিজদা করে, কাফেররা সিজদা করে না, আর আপনি কাফের নন মমিন, তাহলে আপনি কি করবেন, কাদের সাদৃশ্যতা অবলম্বন করেন, মমিনদের, সুতরাং আপনি সিজদা করবেন। তাহলে যে আয়াতগুলিতে সংবাদ রয়েছে সেগুলি তো সিজদা করবেন, সিজদার সংবাদ, আর যাতে আদেশ রয়েছে সেগুলিতে সিজদা করবেন। ওয়া আয়াতুল আওয়ামের, আদেশের আয়াত মানে আল্লাতি তামর বিসুজুদ, যেগুলিতে সিজদার আদেশ রয়েছে, বেতারি কাউল্লাহ, তাতে আরো সিজদা করা উচিত, কারণ আল্লাহর আদেশ। যেমন সূরা আলাকে, সূরা আলাকে কি আছে, সিজদার আদেশ আছে না, সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো, সিজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য হাসিল করো, তাহলে আদেশ। ওয়া নবী বলে তোমার ফোন, আর একটি হাদিস শুনেন, মজার হাদিস ইবলিস শয়তানের সম্পর্কে, বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কারা ইবনু আদম ইসজদা, আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে, ফাসাজাদা, তখন কি করে, সিজদা করে, মুমিন, আদম সন্তানের মুমিন, যখন মুমিন মুসলিম কোরআনের আয়াত তেলাওয়াত করে, সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করে, এটা জ্বালা শয়তান ইয়াবি কি, তখন শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে থাকে। শয়তান বিতাড়িত মরদুদ শয়তান কিনারাতে গিয়ে এটা জ্বালা কিনারাতে গিয়ে কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে? একুল বলে ইয়া ওয়াইলা, হাই আমার ধ্বংস সর্বনাশ। হাই ওয়াইলা মানে সর্বনাশ, হাই সর্বনাশ। ওমারা ইবনু আদম বিসজুদ, আদম সন্তানকে সিজদার আদেশ করা হলো, ফাসাজাদা তারা সিজদা করে, ফালাহুল জান্নাহ, সুতরাং আদম সন্তান মুমিন মুসলিম জান্নাতে যাবে। ওমের তো বিসজুদ, আর আমাকে আল্লাহ সিজদার হুকুম করেছিলেন, আবাই তো আমি অস্বীকার করে দিয়েছিলাম যে আমি আদমকে সিজদা করব না, ফালিয়ান্নার, সুতরাং আমার জন্য জাহান্নাম, আমাকে জাহান্নামে যেতে হবে। এই বলে কাঁদতে থাকে, আফসুস করে কাঁদতে থাকে, কারণ সংশোধনের তওবার সুযোগ নেই। দেখেন আমাদের জন্য মরণ পর্যন্ত তওবার সুযোগ আছে, কিন্তু বুড়া শয়তানের জন্য মরণ পর্যন্ত তওবার সুযোগ নেই। এটা তো আমার প্রশ্ন জানতে পারি, যদি এইরকম আফসুসই যখন করে তো তওবা করে নি, কেউ তো বলতে পারেন তাই না? হ্যাঁ, ওর তওবার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে, তুমি মরদুদ। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। যখন কিয়ামত পর্যন্ত লানত আল্লাহর হয়ে গেছে ঘোষণা, তাহলে তার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। বাচ্চা কাচ্চার সুযোগ আছে, কারণ প্রজন্ম জিনদের মধ্যে প্রজন্ম যখন আছে, নসল হয় মানে জন্ম হয়, মরে হায়াত মত আছে, তখন তাদের তওবার দরজা আমাদের মতে খোলা আছে। এটা বুড়ার কথা বলা হয়েছে, এই বুড়াই কাঁদতে থাকে যে আমি অস্বীকার, বুড়াই তো অস্বীকার করেছে, কিন্তু ও বুড়া থেকে গেছে, থাকবে, মরবে না, এখন কিয়ামত হবে তখন মরবে। আর বাকি জিন 200-400-500 বছর বাঁচে, তারপরে মারা যায়। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম শরীফের এবং ইবনে মাজার। কি বুঝতে পারলেন? আমরা তাহলে ভুল করলে তওবার রাস্তা আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের তওবার রাস্তা রেখেছেন। মরণের আগে তওবা করেন, ভুল করে দেশে এখনই তওবা করেন, দিনে বলেছে এখনই রাতে তওবা করেন, রাতে বলেছে সকাল হইতে হইতে তওবা করেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, মতের আগে তওবা করেন, দরজা খোলা আছে। কিন্তু ইবলিস শয়তানের জন্য তওবা দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওয়ুশরাউ সুজুদু তিলাওয়াত ফি হাক্কিল কারি ওয়াল মুস্তামি, তিলাওয়াতের সেজদা শরীয়ত সম্মত কারির ক্ষেত্রে এবং মুস্তামে মনোযোগ দিয়ে শ্রবণকারীর ক্ষেত্রে। ওহুয়াল্লাযী, মুস্তামে কে? ওহুয়াল্লাযী ইয়াকসুদুল ইসতিমাআল লিলকিরাতি, কেরাত শোনার যে উদ্দেশ্য করে, আমি কেরাত শুনছি, এক ভাই তেলাওয়াত করছেন আমরা শুনছি, হালাকা করে মসজিদে নববীতে দেখবেন, মসজিদে হারামে দেখবেন, এখানকার অনেক মসজিদে এরকম হয় যে হালাকা করে একজন করে তেলাওয়াত করছে, বাকি লোকেরা শুনছে, তো এরা শুনছে উদ্দেশ্য করে। অফি হাদিসে ইবনে ওমর আল মুতাকাদ্দিম, আর আগের যে ইবনে ওমরের হাদিস ছিল তাতে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা আলাইনা সূরা, সূরা পাঠ করতেন, কোন সূরা? ফিহা সিজদা, যাতে সিজদা রয়েছে। ফায়াসজুদু, নবী সিজদা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানাসজুদু মাহু, আমরাও তার সাথে সিজদা করতাম। তার দ্বারা বোঝা গেল যে তেলাওয়াত করবে সেও সিজদা করবে, আর যারা শুনবে মন দিয়ে তারাও সিজদা করবে। ফাফিহে দালালাতুন আলা মাশরুইয়াতে সুজুদিল মুস্তামে, শ্রবণকারীর সিজদা যে শরীয়ত সম্মত ইহা প্রমাণ করে এই হাদিস। ওয়াম্মা সামে, তবে এমনি শূন্যওয়ালা উদ্দেশ্যবিহীন কানে আওয়াজ চলে আসলো সিজদার আয়াতের একটু, ওয়াল্লাযী ইয়াকসুদুল ইসতিমা, যে ব্যক্তি শোনার উদ্দেশ্য করেনি, মনোযোগ দিয়ে শোনেনি, একটু কানে চলে আসলো যে এরা তেলাওয়াত করলো সিজদার আয়াতের, ফালাইশরাউ ফি হাক্কিহি সুজুদু তিলাওয়া, তাদের ক্ষেত্রে তেলাওয়াতের সিজদা শরীয়তে নেই, সুন্নত নাই। লেমা হাকাল বুখারী, কারণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আন্না উসমান রাদিয়াল্লাহু আনহু মাররা বিকাসিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, একবার অতিক্রম করলেন এক ওয়াইজ বক্তার সামনে দিয়ে। কাস বলে আগের যুগে কিসসা গো, ফার্সিতে বলে কিসসা গো বা উর্দুতে বলে কিসসা গো, যারা কিসসা কাহিনী বয়ন করে, কিচ্ছা কাহিনী আমাদের শুনেছেন না? বক্তারা কি করে, যারা ওয়াইজ বক্তা তারা বেশিরভাগ কিচ্ছা কাহিনী বয়ন করে, শুরু করলো তো করলো, কিসসা থেকে নসিহত নাই, কিসসা চলছে, ইউসুফ জুলেখার কিসসাতেই 2-3 ঘন্টা পার করে দিল। একটি হরিণ বানা ছিল গাছের তলায় গো, গাছের তলায় গো, এসব চলছে একবারে। আর নবী যাচ্ছিলেন, হরিণ শিকার করলো, কি কি এসব কিচ্ছা কাহিনী। তো বক্তা যারা তারা এরকমই হয়, বক্তারা সহি কোরআন হাদিস খুব কমই বয়ান করে, এমনকি সাহাবে কেরাম তাবেইনদের জামানায়, সাহাবাদের মধ্যে নয় পাওয়া গেছে এরকম। একবার ইমাম আহমদ বিন হাম্বাল, একটা ঘটনা মনে পড়ে, ইমাম আহমদ বিন হাম্বাল আর আলী ইবনে ইয়াহিয়া বিন মাইন, দুইজন মুহাদ্দিস, এরা এই উম্মতের মানে এক নম্বর মুহাদ্দিস, ইমাম আহমদ বিন হাম্বালের মতো মুহাদ্দিস, সুবহানাল্লাহ, 6 লক্ষ হাদিস মুখস্থ। ইয়াহিয়া বিন মাইন হাদিসের সহি যঈফ জাল মওযু সম্পর্কে পণ্ডিত, রেজালের পণ্ডিত। তারা এক কুফার মসজিদে নামাজ পড়তে উঠেছেন, নামাজ পড়লেন তো দেখলেন এক বক্তা শুরু করলো, ওয়াজ শুরু করলো, ওয়াজ শুরু করে, ওয়াজ শুরু করলো, ওয়াজ শুরু করেছে একটি মৌজু জাল হাদিস বয়ন করছে, জাল হাদিস আর হাদ্দাসানা করে বর্ণনা করেছে, আর বলছে যে আমাকে ইমাম আহমদ বিন আম্বাল বয়ান করেছে, এই হাদিসটি ইয়াহিয়া বিন মুঈন বয়ান করেছে। আর ও বক্তা চিনে না যে আহমদ বিন হাম্বাল কে, ওর চেহারা কেমন, আর ইয়াহিয়া বিন মুঈন কেমন, চিনে না। হাদিস কিন্তু জাল, ইমাম আহমদ বিন হাম্বাল শুনে ইয়াহিয়া বিন মুঈনের দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার আপনি হাদিস বয়ান করেছেন, ইয়াহিয়া বিন মুঈন তাকাচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বালের দিকে, আপনি হাদিস বয়ান করছেন, এই হাদিস মজুদু, আমরা জানি না হাদিস, মানা আরে ফাজান হাদিস কোথেকে, উনি বলছেন হাদ্দাসান আহমদ বিন হাম্বাল ইয়াহিয়া বিন মুঈন, এই হাদিস বয়ান করেছে আমাকে ইয়াহিয়া বিন মুঈন আর ইমাম আহমদ বিন হাম্বাল। বক্তার তো খুব বক্তব্য ছিল, জবরদস্ত গরম বক্তব্য, জনসাধারণকে খুব মজিয়ে দিল, শেষ হইল। এমন আহমদ বিন হাম্বাল ইয়াহিয়া বিন মুঈন ডাকলেন, বক্তা সাহেব শোনেন, আপনি যে বললেন আহমদ বিন হাম্বাল আর ইয়াহিয়া বিন মুঈন তাদের কাছ থেকে এই যে হাদিসটি শুনেছে, এই হাদিস তো মজু জাল কথা, এই হাদিস তো মানা আরে আমরা জানি না, আর আহমদ বিন হাম্বাল আমি ইয়াহিয়া বিন মুঈন। বক্তার যে মুখ বন্ধ হয় না, বক্তা মানে বকবক করতে হবে, যে এই জন্য তো বক্তা ওর না, বক্তা শোনে না, ওয়াইজ ওয়াইজ কেমন ওয়াইজ হয় শোনেন, বেশিরভাগ ওয়াইজদের অবস্থা এরকম, বলছে আপনাদের মতো পাগল কেউ নেই, আপনাদের মতো পাগল কেউ নেই, মনে হচ্ছে যে পৃথিবীতে একটাই আহমদ আছে আর কোন আহমদ নেই, আর মনে হচ্ছে একটাই ইয়াহিয়া বিন মুঈন আছে আর দুনিয়াতে ইয়াহিয়া বিন মুঈন নেই, কত শত ইয়াহিয়া বিন মুঈন আছে, ইয়াহিয়া নামে কত লোক আছে, আমি অন্য ইয়াহিয়া থেকে বয়ান করেছি, অন্য আহমদ থেকে বয়ান করেছি, বুঝতে গেল, এত বড় বড় আলেম ইমাম তাদেরকে সব কিছু করে গেল বক্তা। তো শুধু বক্তাদের ওয়াজ শুনবেন না, আমাদের দেশে মানুষের ওয়াজ শুনে অভ্যস্ত, যে সুর সার দিল কিনা, আর দুটা গজল নাত এগুলি বললো কিনা, এগুলি দেখে, বিনা সুরে ওয়াজ হয় নাকি, কথা কয় অনেক ভাই বলেছে আমাদের বক্তব্য গুলো যে যায় এই দেশে, কি বলছেন বলছেন ওয়াজের কাছে, এই জন্য ওয়াজ বলবেন না, বলবেন বক্তব্য আছে, বাংলায় বলছি না, ওয়াজ বলছেন, ওয়াজ মানে শুরু করা, শুরু করে বলতে হবে, আর তাতে কিছু ফার্সি বলতে হবে কবিতা, কিছু উর্দু কবিতা বলতে হবে, মুঝে কুছ মিলে ইয়া না মিলে, ইয়া নিও সাইজো আল্লাহ মিলে, বালাগালো না দে কামালে হি, এই করতে হবে, তাহলেই তো হবে বক্তা, ওয়াজ হবে, এক বালো না ফেক বালো না, কেউ এক বালো বলেনি, অনেক কিছু বলে যায় এক বালো বলে, মুঝে কুছ মিলে না মিলে, কি কি ওর অর্থ, আপনাদের আন্তর্জাতিক বক্তা এসব পড়ে, নিজে বুঝে না অর্থ, বালাগাল ওলা বে কামালিং যদি নিজে অর্থ বুঝতো তো কখনো পড়তো না সে, আমি যে বালাগাল ওলা বে কামালির অর্থ বুঝি আর আপনাদের অনেককে বলেছি, যদি আপনাদের আন্তর্জাতিক বক্তা বুঝতো তাহলে কখনো সে পড়তো না, বালাগাল ওলা বে কামালি মানে সর্বোচ্চ উঁচু স্থানে পৌঁছে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যোগ্যতা দ্বারা, কামাল দ্বারা, তার যোগ্যতা দ্বারা, তার যোগ্যতা দ্বারা পৌঁছেছেন না আল্লাহ রহমত দ্বারা, কারণ মানুষ নিজের যোগ্যতা দ্বারা নবী রসুল হইতে পারে না, সালেহ নেক বান্দা হয়ে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে, কেন জিহাদের মাঠে আর কুরবানি করে দিল জানকে, তা হইতে পারে, কিন্তু নবী রসুল হইতে পারে না, নবুয়াত রেসালাত আল্লাহর খাস দান, সারা জীবন যদি সেজদায় পড়ে তাহলে আমি খাবো না। আর ইমাম আবু হানিফার সম্পর্কে যেমন মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করেন যে চল্লিশ বছর ধরে এশার নামাজে ফজর পড়লেন, এশার উজুতে ফজর পড়লেন, তার মানে চল্লিশ বছর ধরে রাতে ঘুমাননি, আর চল্লিশ বছর ধরে বিবির কাছেও জানি বিবির হক আদায় করেননি, আর চল্লিশ বছর ধরে অনেক যে মানুষের দায় দায়িত্ব আছে রাতে কিছু পড়াশোনা, একজন আলেমের পড়াশোনা তার চেয়ে বেশি নাকি, তার তাও তিনি করেননি, হ্যাঁ ওই উজুতে তিনি একবারে ফজর পড়েছেন, এবাদতবন্দি করতেছেন, এগুলি সব মিথ্যা কথাবার্তা যা সমাজে প্রচার হয়ে আছে মানুষকে বাড়ানোর জন্য। এইরকম আবু হানিফার মতো আপনিও যদি চল্লিশ বছর কেন আশি বছর বাঁচেন আর সবসময় সিজদায় পড়ে, তাহলে মরে যাবো সিজদায় পড়ে নবী হওয়ার জন্য, নবী হইতে পারবেন, আল্লাহ যতক্ষণ আমাকে নবী করবেন আমি খাবো না, সিজদায় পড়ে থাকবো আল্লাহর কাছে, নবী হইতে পারবেন নাকি, যদি নিজের ইবাদত দিয়ে নবী হওয়া, নিজের কামাল যোগ্যতা দিয়ে নবী হওয়া ক্ষমতায় থাকতো মানুষের, তো আল্লাহ নবীকে চল্লিশ বছর কেন যেতে হবে, তার আগে নিজের যোগ্যতা ইবাদত বন্দেগী দিয়ে নবী হয়ে যেতেন, চল্লিশ বছরে নবী হচ্ছেন তখনও জানতে পারছেন না, দিশেহারে কি ব্যাপার, এরকম কেন হইল, জ্বর চলে আসলো কেঁপে, ঠান্ডা লাগতে লাগলো, এসব ভয়ের কি হতো, তার যোগ্যতা আমি যোগ্যতা এতদূর পৌঁছে গেছি যে এখন নবীর যোগ্যতা হাসিল করে নিয়েছি, তা তো না, জানছেন না যে আমাকে আল্লাহ নবী করছেন রাসুল করছেন, তাহলে বালাগাল ওলা বে কামালি তার যোগ্যতা দিয়ে নয়, এটি ইসলাম বিরোধী কথা, আল্লাহর রহমত দিয়ে, আল্লাহ বলছেন যে ওয়াকানা ফাযলুল্লাহি আলাইকা আজিমা, হে নবী আপনার উপর আল্লাহর ফজলে আজিম, জি বড় অনুগ্রহ রয়েছে, আল্লাহর বড় ফজল করম রয়েছে যে আপনাকে নবী করেছেন, আল্লাহ ইয়ালামু হাইতু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ ভালো জানেন যে কাকে রাসূল বানাবেন, তার ইবাদত দেখে নয় আর তার যোগ্যতা দেখে নাই আর তার কামাল দিয়েছেন নাই, আল্লাহ বানিয়েছে, আল্লাহ মনোনীত করেছে। বহু আয়াত রয়েছে এরকম। তো কথা হচ্ছে যে এই বালাঙ্গাল ওলা বে কামালিহি বিদাতি কবিতা, আরবি কবিতা বিদাতি কবিতা, শেখ সাদির কবিতা বিদাতি কবিতা ফার্সি, শেখ সাদি পারস্য দেশের লোক ছিলেন ইরানের, আর পারসি কবিতা ফার্সি বা আরবি কবিতাও তারা দুই একটা বুঝে পড়েছে, তারা বিদাত ভরা, বিদাত ছাড়া পাওয়া মুশকিল। ফার্সি থেকে যতগুলি ইসলাম গেছে সবগুলি একেবারে ভেজাল ওলা, আরবির মাধ্যমে যদি ইসলাম গিয়ে থাকতো অনেকটাই ভালো, অল্প কিছু ভেজাল থাকতে পারে। কিন্তু যেমন ইয়ামান গিয়ে গেছে ইসলাম প্রচার হয়েছে, চিটাগাং গিয়ে, কেরালায় গিয়ে, মাদ্রাসে গিয়ে, সব মানে সমুদ্র তীরে, তো ওর মধ্যে কিছু ভেজাল এলো পরবর্তীকালে, তা সব তা সব নিয়ে গেছে হয়তো। কিন্তু কথা হচ্ছে যে উত্তর দিক থেকে যেগুলি গিয়েছে, যে ইসলাম গিয়েছে মানে এখান থেকে ইরাক, ইরাক থেকে আবার গেল ইরান, ইরান থেকে আফগানিস্তান হয়ে ভারত, তারপরে যে উত্তর ভারত আর পূর্ব ভারতে পৌঁছিল, একেবারে কবর মাজার পূজার ইসলাম গিয়ে পৌঁছেছে। বক্তারা এরকম কথাবার্তা বলে থাকে যেগুলি ভিত্তিহীন, ভিত্তিহীন কথাবার্তা বেশি বলে থাকে। তার মানে এরা যে সর্বভিত্তিহীন এটা বলার উদ্দেশ্য নাই, কিছু ভালো কথা বলে, কিন্তু কিছু ভালো কথার মধ্যে যদি বহু ভেজাল ঢুকে থাকে তা আপনি কেমন করে পার্থক্য করবেন? কারণ এত তারা বাক্যটু, এত সুন্দর ভাষা, ভাষা এত চাকচিকন যে আপনি পাগল হয়ে যাবেন, এত সুন্দর বক্তা, এত সুন্দর কথাবার্তা বলে, তার কি ভুল হতে পারে, কি যেমন তেমন আলেম নাকি? ফতোয়া জিজ্ঞেস করেন কোরআন হাদিসের দলিল দিয়ে উজু টুটে যাবে। বলছিলাম উসমান রাজি আল্লাহ তাআলার জামানায়, তাই না? উসমান রাজি আল্লাহ তাআলার জামানায় মাররা বে কাসিন, একবার এক কিসসা গো মানে কিচ্ছা কাহিনী বয়ান করে ওয়াজ করছে এক লোক, তারা সেজদা তান, তার মধ্যে একটা সেজদা আয়াত পাঠ করলো, লিয়াস যোদা মাহুস উসমান, মানে উসমান রাজি আল্লাহ তালানোকে দেখে পট করে একটি আয়াত তেলাওয়াত করে দিয়েছে সেজদা। ও কিসসা গো বক্তার উদ্দেশ্য হচ্ছে যে উসমান রাজি আল্লাহ তালা যাতে সেজদা করে। ফালাম ইয়াসজুদ, উসমান রাজি আল্লাহ তালানহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাররা মানে রাস্তা দিয়ে অতিক্রম করছেন, তিনি সেজদা করলেন না, ওয়াকাল আর বললেন, তিনি খলিফা আর খলিফার সুন্নতকে মজবুত করে ধারণ করতে বলা হয়েছে, তিনি বললেন ইন্নামাস সিজদা তো আলা মানিস্তামা আহা, সিজদা ওই লোকের জন্য সুন্নত বা শরীয়ত সম্মত, মানিস্তামা যে ব্যক্তি মনোযোগ দিয়ে শ্রবণ করবে শুনবে, আর আমি শোনার উদ্দেশ্যে এদিকে বেরোয়নি, নিজের কাজে এসেছিলাম, অতিক্রম করছিলাম, সুতরাং আমাকে সিজদা করতে হবে না, বক্তার চালাকি কাজে আসলো না। পরোয়া জালিকা আন গায়রি মিনাস সাহাবা, আর এইরকমই বর্ণনা এসেছে আরো অন্যান্য সাহাবাই কিরাম থেকে যে তারা অনেক সময় সেজদার আয়াত শুনেছেন, মনোযোগ দিয়ে না, এমনি হয়তো কানে আওয়াজ এসছে, তারা সেজদা করেননি। তারপরে সেজদা তেলাওয়াত হচ্ছে মনোযোগ দিয়ে শুনলেও হুকুম হচ্ছে সুন্নত দি। ওয়াসাজদাত তেলাওয়াত ফিল কোরআন, তেলাওয়াতের সেজদা কোরআনে কারিমে রয়েছে। কোন কোন সুরায় সুরাগুলির নাম দিয়েছে, আয়াতগুলি উল্লেখ করেনি, আয়াতগুলি উল্লেখ করলে প্রত্যেকটা পড়ে পড়ে এখন সেজদা করতে হইতো, লেখক বড়ই চালাকি করেছে, তাই না? এখন লেখকের চালাকি। ফিল আরাফ, সুরা আরাফে আছে, প্রথম কোরআনে কারিমে সুরে আরাফে আছে, দুই নম্বর হচ্ছে রাদ, তিন নম্বর হচ্ছে সুরাত নাহাল, চার নম্বর আছে ইসরা মানে বনি ইসরাইল, পাঁচ নম্বরে আছে মারিয়ামে, ছয় নম্বর আর সাত নম্বর আছে হজ, সুরে হজে আছে, বললাম না যে একটি আছে না দুটি আছে, তারপরে হ্যাঁ সব হয়ে গেছে, তাহলে আট নম্বর ফুরকান, তাহলে আট নম্বর হচ্ছে ফুরকান, আর তারপরে হচ্ছে নামাল, সুরে নামালে আছে বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনায়, তারপরে সুরায় সাজদা আলিফ লাম তানজিল সিজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, ফজর নামাজে যে শুক্রবার নবী সিজদা পড়তেন, তাতে রয়েছে কটা হলো দশটা, তারপরে আছে হামিম সিজদাই, তারপরে আছে সুরাতুন নাজমে, তারপরে আছে সুরা ইনশিকাক ইজা সামাউন শাক্কাতে, তারপরে রয়েছে আলাকে রয়েছে। আচ্ছা, আর সুরা সাদ সাদ বয়ান করেনি যে পড়া, সেটা সুরা সাদ দেখুন, অফিস সিজদাতে সাদ খেলাফুন বাইনাল উলামা, আর সুরা সাদের সেজদাতে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, হালিয়া সেজদাতু শুকরিন আও সেজদাতু তেলাওয়াত, এটি সেজদায় শুকর না সেজদা তেলাওয়াত, আল্লাহ আলাম, লেখক বলছেন আল্লাহ ভালো জানেন, ইখতিলাফ রয়েছে জি। তাহলে পনেরোটি হয়ে গেল, আপনার সেজদা পনেরোটি করবেন, বুঝলেন? ইমাম শাফির মতের দিকে যাবেন না আর হানাফি মতের দিকে যাবেন না, সহিহ হাদিস মোতাবেক পনেরোটি সেজদাই করবেন। তেলাওয়াতের জন্য যখন সেজদা করবে তখন আর একটি মাসলা, এটা অনেকে জিজ্ঞেস করেন যে সেজদা তো করবো তখন আল্লাহ আকবর বলবো কিনা, হ্যাঁ আল্লাহ আকবর বলবেন, কারণ দলিল আছে লি হাদিস ইবনে উমার আব্দুল্লাহ ইবনে উমারের হাদিস কান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করেন সে ইকরা আলাইনাল কুরআন কুরআন পাঠ করতেন ফাইজা মাররা বিসজদা সিজদার আয়াত হয়ে অতিক্রম করলে কাব্বারা তাকবীর বলতেন আল্লাহু আকবার তারপর সিজদা করতেন তাহলে আল্লাহু আকবার দাঁড়াইতে হবে জরুরি না বসে আছেন বসেই বসে আল্লাহু আকবার বললেন সিজদা চলে গেলেন দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে তেলাওয়াত চলছিল তাহলে আল্লাহু আকবার বলে সিজদা চলে যান দাঁড়িয়ে তেলাওয়াত হতে পারে না নামাজে বক্তব্যে বক্তব্য করছেন আর তেলাওয়াত অন্য ক্ষেত্রে করলেন তা দাঁড়িয়ে বক্তা বক্তব্য করছেন হয়তো এটা হতে পারে ইকরা আলাইনাল কুরআন ফাইজা মাররা বিসজদা কাব্বারা ওয়াসাজাদা ওয়াসাজাদা নামা আমরাও তার সাথে সিজদা করতাম রাওয়াহ আবু দাউদ হাদিস আবু দাউদে রয়েছে ওয়া ইয়াকুলু ফি সুজুদিহি আচ্ছা সিজদা তেলাওয়াতে বলবেন কি সুবহান রাব্বিয়াল আলা ঠিক আছে যারা অন্য আরেকটি দোয়া আছেন না জানেন যথেষ্ট এটি সিজদার তসবিহ পড়াই যথেষ্ট সুবহান রাব্বিয়াল আলা বলছেন বলবেন সুবহান রাব্বিয়াল আল্লাহ আমি পবিত্রতা ঘোষণা করি আমার মহান প্রভুর আমার সেই রবের প্রতিপালকের যিনি মহান আলা বা সর্বোচ্চ কামা ইয়াকুল ফি সুজুদিস সালাত যেমন নামাজের সিজদাতে বলছেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ওইরকমই তেলাওয়াতের সিজদায় বলবেন তবে ওয়াইন কালা এই দোয়া যদি বলেন তো আরো ভালো বা কোনো অসুবিধা নেই কারণ এই দোয়া প্রমাণিত ওয়াইন কালা যদি এই দোয়া বলে সাজাদা ওয়াজিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি এত দূর পর্যন্ত সহি সহি অনেক হাদিস আছে ভালো করে শুনে লেখক কিন্তু ভেঙে বর্ণনা করেনি আমি ভেঙে দিচ্ছি ও নোট করে রাখেন ভুলবেন না এতদূর পর্যন্ত তিরমিজিতে আছে আর বহু রিওয়ায়াত রয়েছে বুঝতে পেরেছেন আর বাকি যেটুকু আসছে আল্লাহ মাকতুবলি বিহা আজরান ওয়াদা আননি বিহা উজরান ওয়াজআলহা লি ইনদাকা যুখরান ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদা আলাইহিস সালাম এই পর্যন্ত যে বয়ান করলেন আমি দেখলাম যে কোনো রেফারেন্স দেয়নি দিয়েছে কি কোনো টিকা দেয়নি হাওয়ালা দেয়নি অথচ প্রায়গুলি টিকা আছে এই টিকা নেই তখন আমার একটু সন্দেহ হতে লাগলো যে এ তো এইরকম আমরা তো অন্ধ নই আল্লাহ পাক আমাদেরকে যখন কোরআন হাদিস বোঝার তৌফিক দিয়েছে তাহলে অন্ধ হয়ে চললে হবে না তো আমি এটাকে তখন তদন্ত করতে লাগলাম দিয়ে দেখলাম যে এই দোয়া আছে হাদিসে কিন্তু হাদিসটি বাইহাকির হাদিস আর সহি না জয়ীফ এবং বাইহাকি কিছু লিখেননি আল্লাহ ভালো জানেন এই জন্য কিছু বয়ান করা হয়নি বুঝতে পারছেন কমপক্ষে বাইহাকি লিখে দিলে সুবিধা হইত এখান পর্যন্ত আল্লাহ মাকতুবলি থেকে শেষ পর্যন্ত মিন আবদিকা দাউদ পর্যন্ত বাইহাকি তাজ আর বাকি ওটা তিরমিজিতে অন্যান্য হাদিসও রয়েছে সহি হাদিসও রয়েছে সনদ সহি কোনো সন্দেহ নেই তো দুয়ার তর্জমা করে দি না সাজাদা ওয়াজিয়া আমার চেহারা মুখমন্ডল সেজদা করলো লিল্লাহ ওই আল্লাহকে আল্লাযি খালাকাহু যিনি তাকে সৃষ্টি করেছেন অর্থাৎ আমার চেহারাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন ওয়া সাওয়ারাহু আর তাকে আল্লাহ আকৃতি দিয়েছেন দান করেছেন ওয়া শাক্কা সামআহু আর সোনার শক্তি দিয়েছেন শাক্কা মানে আসলে ফাটল ছিদ্র করা আর কানে ছিদ্র আল্লাহ করেছেন মানে সোনার শক্তি দিয়েছেন অবাসারাহু আর চোখে আল্লাহ ছিদ্র করে চোখকে যদি লিপে দিতেন দাজ্জালের মতো দাজ্জালে একটা চোখ লেপা থাকবে লেপা পর্যন্ত প্লেন প্লেন যেমন আপনার এই চামড়া আছে এখানে আছে ওই রকম প্লেন থাকবে যদি আল্লাহ করে দিতেন কি অবস্থা হইতো তো সেই আল্লাহরই আল্লাহকে শ্রদ্ধা করছে যিনি কি করেছেন চোখেও আল্লাহ ফাটল রেখেছেন যে আমরা দেখছি বেহাউলিহি তার শক্তি দ্বারা অকুয়াতি এবং ক্ষমতা দ্বারা হাওল এবং কুয়া দুটোর মানে হচ্ছে একই রকম কাছাকাছি শক্তি এবং ক্ষমতা তারপরে আল্লাহ মাকতুবলি বিহা আজান কমপক্ষে এতদূর মুখস্থ করে নেবেন সাজাদা ওয়াজহা লিল্লাযী খালাকাহু বা সাজাদা ওয়াজহা লিল্লাহি আল্লাযী খালাকাহু এরকম আছে ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি আর একটু আছে যেটুকু এখানে লেখক বর্ণনা করেন কারণ উঠিয়েছে বাইহাকি থেকে বা কোন ফেকার কেদার থেকে উঠিয়ে নিয়েছে সেখানে আছে তাবারাকাল্লাহু আহসানুল খালেকিন কোন কোন রিওয়ায়াত আছে মুসনাদ আহমদ আছে আল্লাহ মাকতুবলি বিহা আজরান আল্লাহ এই সিজদার বিনিময়ে আমার জন্য সওয়াব লিখে দাও নেকি আজর মানে নেকি লিখে দাও ওয়াদা আননি বিহা উজরান আর এই সিজদার মাধ্যমে আমার গুনাহকে তুমি নামিয়ে দাও দা মানে রেখে দাও মানে নামিয়ে দাও মাফ করে দাও ওয়াজআলহা লি ইনদাকা যুখরান এবং এই সিজদাকে আমার জন্য তোমার নিকট জমা করে রাখো জমা করে রাখো মানে তোমার আমলনামাতে আল্লাহ লিখে রাখো আমার জন্য ওয়া তাকাব্বালহা মিন্নি আর এই সিজদাকে আমার পক্ষ থেকে কবুল করো কামা তাকাব্বালতা যেমন তুমি কবুল করেছো তোমার বান্দা দাউদ আলাইহিস সালাম হতে আল্লাহ বাসা এরকম বললে কোনো অসুবিধা নেই বলেছেন লেখক ওয়াল ইতিয়ান বি সুজুদি তিলাওয়া আন কিয়ামিন আফদালু মিন আল ইতিয়ান বিহি আন কুউদিন এখানে আরেকটি মাসলা বলছেন যে সিজদা তেলাওয়াত করার জন্য দাঁড়াইতে হবে কি দাঁড়াইতে হবে না তবে দাঁড়িয়ে যদি কেউ দাঁড়ানো অবস্থা থেকে সিজদা করে তাহলে ওই লোক চাইতে উত্তম বা ওই সেজদার চাইতে উত্তম যে বসেছিল আর বসে বসে সেজদা করলো, তার চাইতে উত্তম। এই জন্য দলিল কিছু নিয়ে আসেননি। আমার মতে যে যে অবস্থা আছে সেই অবস্থায় সেজদা চলে যাবে। দাঁড়িয়ে যদি থাকে একজন লোক তাহলে দাঁড়ানো অবস্থাতে সরাসরি সেজদা যাবে, আর যদি বসে থাকে বসে বসে তেলাওয়াত করছিল তাহলে বসে থাকে অবস্থা সেজদা, আবার বসে ছিল কোরআন রাখবে দিয়ে দাঁড়াবে দিয়ে সেজদা করবে। যদিও এটা এই দিক দিয়ে খুশু খুজুর দিক দিয়ে বিনয়ী হওয়ার দিক দিয়ে মনে হয় লেখক বলতে চেয়েছেন এই যুক্তিতে যে একটা লোক দাঁড়িয়েছিল অবস্থায় আর তারপরে একবারে মাটিতে মাথাকে লুটিয়ে দিল সেজদা করলো, হয়তো এই যুক্তিতে বলেছেন। আল্লাহু আলাম। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, ইন্না তুরুকাল খাইর কাসীরা, নেকির রাস্তা কল্যাণের রাস্তা অনেক, আলাইকা বিলজিদ্দি ওয়াল ইসতিহাদ, সুতরাং আপনার জন্য মেহনত পরিশ্রম করা উচিত ফিহা, এই ব্যাপারে এই ক্ষেত্রে, ওয়াল ইখলাস ফিল কওলি ওয়াল আমাল, এবং কথা আর কাজে আপনার নিষ্ঠাবান হওয়া উচিত, ইখলাস হওয়া উচিত। কথা বলবেন ইখলাসের সাথে, কথা বলছেন আমল করেন এমন যেন না হয়, আমল করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার গরজে নয়। লাআল্লাহ আন ইয়াকতুবাকা মিন জুমলাতি সুআদা, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সৎ লোকদের মধ্যে সামিল করে নিতে পারেন, লিখে নিতে পারেন যে তুমিও সৎ বান্দাদের সামিল হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দেখো কি ইশারাটা কয়টা হবে তা বর্ণনা করেন কি, তা বয়ান করলেন না, আসল মাসাটা বয়ান করলেন না, মানুষের লেখা যে অসম্পূর্ণ যে বোঝা গেল। সেজদা তেলাওয়াত মানে এক সেজদা, এক সেজদা, সেজদায় শুকর মানে এক সেজদা, নামাজের সেজদা দুই সেজদা।